গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ইকুরিয়া গ্রামের ইকুরিয়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ১৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার আমার সম্মানিত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, এই গ্রামের আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত মহব্বতের আদরের যুবক কিশোর শিশু ভাইয়েরা, এবং আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ আমার সম্মানিতা পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের দিনে আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন এবং সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ওলামায়ে কেরাম যে সকল আলোচনা করেছেন, আমরা অত্যন্ত ধৈর্য ধরে এই দিনই আলোচনাগুলা আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, এবং সর্বশেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে আমি গুনাহগারকে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে এই বরকতময় ফজিলতময় মাহফিলে বসে থাকার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ইকুরিয়া গ্রামের মুরব্বিয়ানে কেরাম, মনে হচ্ছে রাত যতই বেশি হোক, ঠান্ডা যতই বেশি হোক, কিন্তু কোরআন সুন্নার আলোচনা শুনতেই হবে, এই মনোবল নিয়েই আলহামদুলিল্লাহ এই গ্রামের মুরব্বিয়ান আজকে তাফসিরুল কোরআন মাহফিলে বসছে। আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে এটাই বোঝা গিয়েছে কি আমার ধারণা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা আমার পরিচিতির মধ্যে দেখেছেন যে আমি একজন ইউনিভার্সিটির শিক্ষক টিচার, তো শিক্ষকের কাজ কি লেখাপড়া করানো, ক্লাস নেওয়া। তা আমরা কি করি, ইউনিভার্সিটিতেও ক্লাস নিই আবার গ্রামে গঞ্জেও ক্লাস নিই। ইউনিভার্সিটিতে ক্লাস নিই এক লেভেলের এক ধরনের স্টুডেন্ট, আর গ্রামে এসে আমরা যখন ক্লাস নিই তখন আমাদের বিভিন্ন লেভেলের স্টুডেন্ট, সেখানে আমার 70-80 বছরের মুরব্বী স্টুডেন্টও আছে, 30-40 বছর 25 বছরের যুবকও আছে, 10-15 বছরের কিশোরও আছে, ছোট শিশুও আছে, এবং উচ্চশিক্ষিত মাস্টার্স পাস ডক্টরেট করা পিএইচডি ডিগ্রি করা এরকম স্টুডেন্টও আছে, আবার একেবারে নাম স্বাক্ষর করতে জানেন না এরকম স্টুডেন্টও আছে, আবার আমাদের মা বোনেরও আছে। তাহলে গ্রামের ক্লাসটা কত সুন্দর একটা ক্লাস, এবং এই ক্লাসগুলোতে আমরা এক একটা বিষয় নিয়ে এক একটা টপিকস নিয়ে আমরা তাফসির করি, তো যত সহজ করে জিনিসটা বুঝাই দেওয়া যায় এটা আমরা চেষ্টা করি, কারণ আমাদের ইউনিভার্সিটি লেভেলে ক্লাস নিলে তো আপনারা কিছু বুঝবেন না, আপনাদেরকে নিতে হবে এই লেভেলের ক্লাস, যাতে শিক্ষিত অশিক্ষিত সাধারণ ভাই বোন সবাই আমরা আজকের এই মাহফিল থেকে কিছু জিনিস শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। কেউ আজ মাহফিলের উদ্দেশ্য তো এটাই নাকি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিল অনেক পুরানা, সেই 18তম বার্ষিক মাহফিল, তাহলে বোঝা যায় এর আগে আরো 17 বার এই তাফসিরুল কোরআন মাহফিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই ক্লাস করতে রাজি আছেন তো, আলহামদুলিল্লাহ। ছাত্র দেখা যায় খুব মেধাবী, তাহলে বোঝা যায় আজকের স্টুডেন্ট মেধাবী, যেহেতু ক্লাসও আলহামদুলিল্লাহ খুব সুন্দর ক্লাস হবে। আজকে আমরা যে আয়াতটার উপরে, একটা আয়াতের উপরে ক্লাস নিব, আয়াতটা হলো সূরা আল আরাফের 23 নম্বর আয়াত। এই আয়াতের উপরে ক্লাস নিলে সংক্ষিপ্ত ভাবে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো কেটে যাবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব এর মধ্যে শেষ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ, কারণ সারা রাত ওয়াজ করলাম, সারা রাত পড়াইলাম, ফজরের নামাজে কেউ নাই মসজিদে, তো এই ওয়াজে লাভ হবে? তার থেকে অল্প পড়াইলাম কিন্তু ফজরের সময় মসজিদ ভর্তি হয়ে গেছে, তাহলে ওইটাই লাভ বেশি। আর বেশি ক্লাস করাইলে স্মৃতিশক্তিতে ধরে রাখা যায় না, এজন্য দেখবেন যে ক্লাসগুলা স্কুলের ক্লাসগুলা 30 মিনিট 40 মিনিট 50 মিনিট এক ঘন্টার উপরে কোনো ক্লাস হয় না। কারণ মনোবিজ্ঞানীরা বলেন যে একজন স্টুডেন্ট সর্বোচ্চ 40 মিনিট পর্যন্ত তার মনকে স্থির রাখতে পারে একদিকে, 40 মিনিটের বেশি গেলে তখন সে বসে থাকে ঠিকই এখানে কিন্তু তার মন চারিদিকে ঘুরে, পরে কি পড়াইছি সব পড়ানোর শেষে যদি বলি যে আজকে ওয়াজে কি কি পড়াইছি বলেন তো দেখি, আর বলতে পারবে না। এজন্য আলোচনা কম কিন্তু আমল হবে বেশি ইনশাআল্লাহ। এবং মাঝে মধ্যে ক্লাসে কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে হয় না, আপনারা কি চুপ করে থাকবেন না উত্তর দিবেন? আলহামদুলিল্লাহ। মুরব্বীরা আবার মনে কষ্ট নিছেন নি কেন যে উনি আমাদের ছেলের বয়সী নাতির বয়সী, আবার কয় আমরা নাকি তার ছাত্র, মনে কষ্ট নিছেন? আলহামদুলিল্লাহ, দেখেন এই গ্রামের মুরব্বী কত ভালো। এই গ্রামের মুরব্বী গুলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার মতো মুরব্বী, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই গ্রামের সকল মুরব্বীদেরকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার মতো মুরব্বী বানায় দিন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ খাতা সব আল্লাহ পাক মাফ করে দিন, সবাই বলি আমিন। যে আয়াতটা থেকে আমরা তাফসীর শুরু করব এটা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষককে রাখি যদি স্টুডেন্ট চলে যায়, তাহলে কি শিক্ষকের কাছে ভালো লাগে? তাহলে কি আমাকে রেখে মাঝখান দিয়ে চলে যাবেন? তাহলে রেখে চলে যাওয়া যাবে না, কারণ আমি তো আপনাদের মেহমান, তাহলে বাড়িতে গেলে আমাকে সহ নিয়ে যেতে হবে, কি বলেন? আমাকে এখানে বসে রেখে আপনি যদি বাড়িতে চলে যান তো এটা কি মেহমানদারি হইলো? এই জন্য মেহমানদারি করলে আমাকে সহ নিয়ে যাবেন, শেষ পর্যন্ত বসে থাকতে হবে, রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন, সকলে বলি আমিন। যে আয়াতটার আমরা তাফসীর করব, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে কারিমের তাফসীর হলো আজকের মাহফিলের মূল বিষয়, এই আয়াতটা আমাদের সবার মুখস্থ আয়াত। এজন্য কোরআনে কারিমের কিছু কিছু আয়াত আছে বাংলা আয়াত, কোরআন কি আরবি ভাষায় না বাংলা ভাষায়? কিন্তু কিছু আয়াত আছে বাংলা। এক ছেলে সৌদি আরব গেছে, তো মায়ের কাছে ফোন করছে, ফোন করে বলতেছে আম্মা সৌদি আরবে এমন দেশে আসলাম সব আরবিতে কথা বলে, শুধু একটা জিনিস পাইছি বাংলা, সেটা কোন জিনিস? আজান। আজানটা বাংলায় দে। তো মা বলতেছে কি ব্যাপার আজান কেন বাংলায় দে? বলে যে আমাদের বাংলাদেশে যেরকম আজান শুনছি এই সৌদি আরবে ঠিক একই রকম আজান দে, আর সব কথাবার্তা দেখি বাংলাদেশের কথাবার্তার সাথে মিলে না। আমরা যে আয়াতটা তাফসীর করব এটা একেবারে বাংলা আয়াত, এবং মনে হয় আজকের মাহফিলে এমন কেউ নাই আয়াত এটা জানেন না। আয়াতটা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ, সবাই তো জানেন আয়াত এটা নাকি? মাশাআল্লাহ, দেখেন একবার কমন আয়াত কমন পড়ে গেছে, যে আয়াত আমরা দোয়া হিসাবে সব সময় ব্যবহার করি। এই আয়াতে কারিমাটা একটা তওবার আয়াত, এই আয়াতটার মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দাকে তওবা শিখাইছেন। কে তওবা করছে এই আয়াত দিয়ে বলেন তো দেখি? মাশাআল্লাহ, দেখেন এই যে 17 বার তাফসীরুল কোরআন মাহফিলের রেজাল্ট দেখেন, এই যে 18তম হওয়ার কারণে 17 বছর ওয়াজ শুনতে শুনতে আর এই এলাকার আলেম ওলামাদের মেহনতে দেখছেন বলে ফেলছেন, যে অনেক গ্রামের ভাইয়েরা বলতে পারে না যে কে তওবা করছে আয়াত এটা দিয়ে, কিন্তু এখানে বলে ফেলছে যে কে তওবা করছেন? আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুইজনে মিলে। এখানে আয়াতটা তাসনিয়া, কলা মানে কলা হলো এক বচন আর কলা হলো দুই বছর, মানে দুইজনে তওবা করছে, একজন হলেন আদম আলাইহিসসালাম আর একজন হলেন আদম আলাইহিসসালামের স্ত্রী। আচ্ছা দুজনে তওবা করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন, প্রথম নাম দিছেন খলিফা। প্রথম আমাদের নাম ছিল কি? কোরআন কারিমের অনেক আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাআ'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা মালাইকারা, এতদিন জমিনে একটা মাখলুক ছিল, যেই মাখলুকের নাম ছিল জিন। তোমরা জিন নামে একটা মাখলুককে জমিনে চিন্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছি নতুন করে আরেকটা মাখলুক বানাইব, সেই মাখলুকটা হবে খলিফা। মাখলুকটা কি? এখানে কিন্তু আল্লাহ মানুষ বানাম ওই কথা বলেন নাই, বলছেন কি? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনে খলিফা বানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক খলিফা বানাইলেন যেই খলিফাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্যই একমাত্র বানাইলেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? আমাদেরকে বানাইছেন খলিফা, বানাইছেন কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষ আর জিন এদেরকে বানানোর পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি মাত্র উদ্দেশ্য, সেটা হলো এরা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে। যেই উদ্দেশ্যে যেই জিনিস বানানো হয় ওই উদ্দেশ্যের সাথে জিনিসটা সামঞ্জস্য করে বানাইতে হয়। যেমন লাঙ্গল বানাইছেন, লাঙ্গল আছে না? লাঙ্গল ছিলেন, এখন নাই, লাঙ্গল কমে গেছে, এখন তো ট্রাক্টর, পাওয়ার টিলার। এক সময় প্রতি বাড়িতে বাড়িতে কি থাকতো? লাঙ্গল। তারপরে গরুর কান্দে দিয়ে এটারে কি বলেন আপনারা? জি মাশাআল্লাহ, জুয়াল, লাঙ্গল, জুয়াল, এই যে জিনিসগুলা। এখন যদি লাঙ্গল বানানোর উদ্দেশ্য হলো জমির মাঝখান দিয়ে জমিকে পাটি দুই ভাগ করা, জমির ভিতরে দিয়ে এটাকে মাটিগুলাকে বিভিন্ন চাষ করার জন্য উপযোগী করা, এই জন্য তো লাঙ্গল বানানো। আর জুয়াল বানানো হয়েছে কান্দের মধ্যে দিয়ে ওই গরু ওই মহিষ ওই লাঙ্গলটাকে টানবে। এখন যদি আমি লাঙ্গলটা গরুর কান্দের মধ্যে লাগাই দিই, জুয়ালটা যদি পিছনের মধ্যে দিয়ে দিই, তাহলে জমি চাষ করা হইব নাকি? হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই মাখলুককে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকটাকে ওই কাজের উপযোগী করে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে যত মাখলুকাত বানাইছেন সকল মাখলুকাতকে এক ধরনের ইবাদত করার জন্য বানাইছেন। এক একটা মাখলুকাত এক এক ধরনের ইবাদত করে, এক ধরনের বেশি ইবাদত জমিনে কোনো মাখলুক করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কোটি কোটি মাখলুকাত বানিয়ে রেখেছেন, যেই মাখলুকাত গুলো সারা জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র দাঁড়াই দাঁড়াই আল্লাহর ইবাদত করে, এরকম মাখলুকাত দেখছেন? দেখছেন? কথা বলে না, মাখলুকাত বুঝছেন মানে আল্লাহর সৃষ্টি। জমিনে যত সৃষ্টি আছে সবগুলাকে বলা হয় মাখলুকাত। তাহলে লক্ষ লক্ষ মাখলুকাত আছে, যে মাখলুকাত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, এরকম মাখলুকাত দেখছেন না? কোনগুলা? মাশাআল্লাহ, দেখছেন কত মেধাবী স্টুডেন্ট, বলার আগে সব জানে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছপালাগুলোকে, এই মাখলুকাত গুলোকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র দাঁড়াই দাঁড়াই এবাদত করার উপযোগী করে বানাইছেন। এই গাছগুলো জীবনে একবার রুকু করতে পারে না, জীবনে একবার সাজদা করতে পারে না, জীবনে একবার বৈঠক করতে পারে না, সারা জীবন শুধু দাঁড়াই দাঁড়াই এবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি মাখলুকাত আছে, যে মাখলুকাত গুলো আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় বানাইছেন, এরকম মাখলুকাত দেখছেন কিনা? কি কোনগুলা বলেন তো দেখি। মাশাআল্লাহ, সব জানে দেখছেন, যে গরু ছাগল মহিষ উট এই জাতীয় কোটি কোটি মাখলুকাত আছে আল্লাহ পাকের, এইগুলাকে আল্লাহ বানাইছেন কোন অবস্থায়? রুকু অবস্থায়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই মাখলুকাত গুলো শুধু রুকু করে, জীবনে একবার দাঁড়ায় কিয়াম করতে পারে না, জীবনে সেজদাও করতে পারে না, জীবনে বৈঠকও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরেক ধরনের মাখলুকাত আছে, যেই মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন শুধু সেজদা করার জন্য, এরকম মাখলুকাত দেখছেন? বলেন তো দেখি কোনগুলা। জি, এই যে সাপ, সাপ বিচ্ছু এরকম কতগুলা প্রাণী দেখবেন মাটির সাথে লেগে লেগে চলে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাত গুলোকে বানাইছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করবে, জীবনে তারা কিয়ামও করতে পারে না, রুকু করতে পারে না, বৈঠকও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধরনের মাখলুকাত বানাইছেন, যে মাখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, জীবনে দাঁড়াইতেও পারে না, রুকুও করতে পারে না, সেজদাও করতে পারে না। এই মাখলুকাত গুলো বলেন দেখি। জি, ফাহাদ পর্বত পাথর পাহাড় গুলোকে আল্লাহ পাক কুউদ অবস্থায় বৈঠক অবস্থায় বানাইছেন, এরা তাশাহুদ অবস্থায় বসে আছে পাহাড় গুলো, পাথর গুলো বিশাল বিশাল পাথরের খন্ড তাশাহুদ অবস্থায় বৈঠক অবস্থায় বসে আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই চার হালতে রাখছেন, কিছু কিছু ফেরেশতাকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড় করায় রাখছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,